عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শি ওই যে আগের দর্শ আমরা এখনো শেষ করতে পারিনি, কোরআনের প্রতি আদব। কোরআন যদি আপনি ভুলে যান, প্রথমে বলেছিলাম যে ভোলা উচিত না, সবসময় কোরআন রিপিট করা উচিত, ঘুরিয়ে ঘুরিয়ে মুখস্থটা যাতে থাকে ঝালিয়ে নেওয়া উচিত, বলেছিলাম নামাজে পড়া উচিত। কিন্তু যদি ভুলে যান তাহলে বলবেন না যে কোরআন ভুলে গেছি, এরাও কোরআনের প্রতি কি হবে, বেয়াদবি হবে। ভুলে গেছি বলবেন না, কি বলতে হবে? হ্যাঁ, বলতে হবে যে স্মরণ নেই, জানি না বলা হবে কিনা, কিন্তু হাদিসে যেটা বলা হয়েছে সেটা বলতে হবে যে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাকে কোরআন ভুলিয়ে দেওয়া হয়েছে, এইভাবে বলতে হবে। কোরআন ভুলে গেছি বললে কোরআনের প্রতি বেয়াদবি হবে, গাফলতি বা অবজ্ঞা হবে। এই জন্য সেই সময় বলতে হবে আমাকে কোরআন ভুলিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসামা লি আহাদিহিম ইয়াকুলু নাসীতু আয়াত কাইত কাইত, অমুক আয়াত ভুলে গেছি অমুক। অবশ্য আমরাও বলে ফেলি, আমরাও কথায় কথায় বলে ফেলি, কিন্তু বলতে হয় কি, নুসি, তার মানে নুসিতু, মানে আমি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, অমুক অমুক আয়াত আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আয়াতটা পড়তে পারলাম না, ভুলে গেছি, বলে থাকি নামাজে পড়তে পড়তে, হ্যাঁ হুজুর হ্যাঁ ভুলে গেছি কি করব না, এটা ঠিক না। কারণ ওই আরবিতে সহজ, কিন্তু বাংলাতে ভাষাটা ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা একটু হ্যাঁ কেমন যেন লাগে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এরকম বলতে হয়, এটা হচ্ছে একটা আদব। হৃদয় ব্যস্ত না থাকলে কোরআন তেলাওয়াত করুন, অবসর সময়ে কোরআনে মন বসবে ভালো, অতএব রাতের তেলাওয়াত সবচেয়ে উত্তম। কোন সময় তেলাওয়াত উত্তম? রাতে, যে সময় কোরআনের প্রতি মনোযোগ হবে। আর এমনিতে আমরা, আপনারা জানেন যে কোরআন যখন শুনতে হয় তখনও তার প্রতি মনোযোগ চাই। ওয়াইজা কোরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই জন্য ওরা বলে না যে সূরা ফাতিহা পড়া হবে না, ইমাম পড়লে পড়া হবে না, কেননা আল্লাহর নির্দেশ হল কোরআন পড়া হলে তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, অতএব পড়া হবে না। আমরা বলি ঠিকই আছে, আল্লাহর নির্দেশ এটা ব্যাপক, এই নির্দেশটা আপনি মাদ্রাসায় কি করে ফিট করবেন, হিফজেখানায় কি করে ফিট করবেন বলুন, পাশাপাশি সবাই হিফজে করছে, কে কার শুনবে, হবে তো? তেমনি নামাজের ব্যাপারটা আলাদা। নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ো না। তো কেন, এটা তো মানা খুবই সহজ, মানে একটা আয়াত নিয়ে কিংবা একটা হাদিস নিয়ে তো বিধান গ্রহণ করা যাবে না, বিভিন্ন আয়াত বিভিন্ন হাদিস দেখে তারপরে আপনাকে একটা ফয়সলা নিতে হবে। তো সুতরাং অনেকে দেখবেন, যেমন মহিলারা কাটছে রান্না করছে আর এদিকে কোরআনের ক্যাসেট চলছে, কি মনে করেন, জায়েজ? গাড়ি চলছে, গাড়ি চলছে আর কোরআনের ক্যাসেট চলছে, কিংবা ইজাতুল কোরআন রেডিও চলছে, চলবে? মনোযোগ যদি থাকে সমস্যা নাই, কিন্তু আপনি মাছ কাটছেন, গোস্ত কাটছেন, পেঁয়াজ কাটছেন আর কোরআনের দিকে মন যাবে, তাহলে তো হাত কাটবে, তাই না? একটা মানুষের, একটা মানুষের পেটে তো দুটো বা ভেতরে তো দুটো হৃদয় হতে পারে না। তাহলে যদি মনোযোগ না থাকে, দেখবেন অনেক সময় ক্যাসেট লাগিয়ে দিয়েছে, রেডিও চলছে আর এদিকে আমরা গল্প করছি, গাড়িতেও তাই, গাড়িতেও যদি পাশে ড্রাইভারের পাশে কেউ থাকে, এদিকে কোরআন লাগানো আছে আর দুজনে আপোষে গল্প করছে, এগুলো কোরআনের প্রতি অবজ্ঞা না? অবজ্ঞা, অবহেলা, আল্লাহর এই আদেশের প্রতিকূল, বিরোধী। সুতরাং সেই সময় যখন আপনারা গল্প করবেন বন্ধ করে দেন, যখন আপনার মনোযোগ থাকবে কোরআনের দিকে তখন আপনি কোরআন শুনুন আর কোরআন পড়ুন মনোযোগ সহকারে। কোরআন পড়তে হবে বুঝে বুঝে, ওটা অবশ্য পরে আসছে। তো মনোযোগ দেওয়ার সবচেয়ে উত্তম সময় হল রাতের সময়। কেন রাতের সময় সময় উত্তম সময়? যেহেতু দিনের বেলায় তো বুঝতেই পাচ্ছেন, আপনার বাড়িতেই আপনি দেখুন, আপনার কত রকমের, যদি বাচ্চা কাচ্চা থাকে, আপনার ভাই, আপনার ভাইয়ের ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে, একটা বাড়িতে কি না একটা গেঞ্জাম বা ছেলে ও ছেলে মারপিট অমক তমক বহু কিছু থাকে, যেমনি সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়া করলো আর যে যা পারলো বিছানায় শুয়ে পড়লো, তখন কি হবে? নিঝুম, নিঝুম পরিবেশ। সেই পরিবেশে আপনি এবার কোরআন পড়তে পারবেন। এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আদব দিয়ে বলেছিলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়া মুকিলা। তোমাকে তোমার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন তুমি তারতিল সহকারে পড়ো, ধীরে ধীরে ধীরে ধীরে সুন্দর করে পড়ো। আর নিশ্চয়ই রাত্রির জাগরণ কোরআন হৃদয়ঙ্গমের জন্য অধিক সহায়ক। রাতে আপনি দেখবেন পড়াশোনা যারা করে, যারা পরীক্ষা আছে, পরীক্ষা তাহলে কখন পড়তে হয়, আর বিশেষ করে ফজরের সময়ে যদি ঘুম থেকে উঠে তখন ব্রেনটা ফ্রেশ থাকে, সারা দিনে যা যত কিছু করলেন, যত ঝক্কি ঝামেলা, রাতের বেলায় সবার সময় টেনশন ইত্যাদি, যেমনি ঘুম হয়ে যাবে, ঘুমটা এসে যাবে আর ব্রেনটা কি হবে, ফ্রেশ হয়ে যাবে। সকালবেলায় কি বলে ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ে বা ফজরের সময় আপনি কোরআন পড়েন, তাহলে সে কোরআনও ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, কোরআন সেই রাতে ফজরের কোরআনেও ফেরেশতা হাজির হয়ে থাকেন। এখানে রাতের কোরআনের জন্য বলা হয়েছে হৃদয়ঙ্গমের জন্য অধিক সহায়ক, বেশি বুঝিয়ে পড়তে পারবেন রাতে, সঠিক তেলাওয়াতের পক্ষে অধিক অনুকূল। অবশ্যই দিবাভাগে রয়েছে তোমার দীর্ঘ কর্ম ব্যস্ততা, তার মানে দিনে তোমার ব্যস্ততা থাকবে, দিনে হয়তো কেউ ডিউটি করে, কেউ কাজ করে, কেউ চাষ করে, কেউ নিজের একটা কাজ আছে, সেই কাজ ছেড়ে কেউ কোরআন পড়তে মনোযোগ দিতে পারবে না। আর এই জন্য যারা চাকরি করেন, যারা চাকরি করেন তাদের ওই ডিউটিরত অবস্থায় কোরআন পড়া কি জায়েজ না জায়েজ, দেখেন কোরআন পড়াও হারাম হবে। কখন? যখন আপনি একজনে চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, আপনি তার বেতন খাচ্ছেন আর আপনি ডিউটিতে অবহেলা করে কোরআন পড়ছেন। অবশ্য কাজ যদি না থাকে, আপনি জানেন যে কোনো কাজ নেই, কাজের কোনো ত্রুটি হয় না, আপনার কাছে সেরকম লোকজন আসে না, আপনার কাজটাই হলো বসে থাকা, সেই টাইমটা পাস করার জন্য আপনি কোরআন পড়তে পারেন। কিন্তু আপনি কাজ বাদ দিয়ে আপনার কাছে লোক আসছে, ঘুরে যাচ্ছে, পরে এসো এখানকার মতো বোকরা, তাল বোকরা, তাই না, আর কোরআন পড়ছে, তার নিজে এসে নিজে ব্যস্ত নেই আতজ বলছে তাল বোকরা, তাহলে এটা কি? এটা নিশ্চয়ই অন্যায় হবে। আপনি বেতনভোগী, বেতনের যে কাজ, আপনার যে কর্তব্য, আপনার যে ডিউটি তা পালন করতে হবে, তা বাদ দিয়ে কোরআন পড়া যাবে না। মাদ্রাসার মোদারেস গিয়ে দেখছি মাদ্রাসার মোদারেস নেই, ছেলেরা বসে আছে, কি গো তোমাদের পড়াশোনা কি হলো? হুজুর ওস্তাজ নেই, ওস্তাজি কোথায় গেছে? বলছে এই গ্রামে কে কার অসুখ হয়েছে তাকে হাসপাতালে নিয়ে গেছে। একটা মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া নিশ্চয়ই ভালো কাজ, তাই না? কিন্তু আর আপনি যে কাজটা করলেন, আপনি বেতনভোগী, কোনটা? আপনার ওটা নিজের কাজ আর এটা বেতন, আপনি পয়সা নিচ্ছেন, পরের কাজ করছেন। তাহলে ওয়াজিব ছেড়ে দিয়ে সুন্নত পালন করা, ওয়াজিব ছেড়ে দিয়ে মুস্তাহাব পালন করা, ঠিক আছে? যেমন মনে করুন জামে মসজিদে জানাজা হচ্ছে, এখানে আমার মসজিদে ইমামতি করতে হয় আমাকে, আমি এখানে ছেড়ে জানাজা পড়তে গেলাম, আমি আমার ওয়াজিব ডিউটি ছেড়ে দিয়ে মুস্তাহাব কাজ বা সুন্নত কাজ করতে গেলাম, এটা আমার জন্য কি হবে? এটা আমার জন্য জায়েজ না। আপনার যে কর্তব্য আপনি করবেন, যেটা আপনার ডিউটি, যেটা আপনার ওয়াজিব, সেটা আগে করবেন, তারপর সুন্নত করবেন। সুতরাং রাতে মনোযোগ সহকারে, যদি ডিউটি, যেহেতু আপনার দিনে ডিউটি থাকে সেহেতু আপনি পড়তে পারবেন না, অতএব রাতে আপনি একটু সময় নিয়ে কোরআন পাঠ করুন। বিশেষ করে ফজরের সময় কোরআন তেলাওয়াত বড় ফজিলতপূর্ণ, যেমন একটা আগেই বলা হয়েছিল, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন নামাজের সময় ফেরিস্তা উপস্থিত হয়ে থাকে। বিশেষ করে ফজরের নামাজে যে কোরআন পড়া হয়, এমনি কোরআন পড়ার থেকে আপনি এমনি কোরআন পড়ছেন নামাজে কোরআন পড়ছেন, কোনটা বেশি ভালো? প্রশ্নই আসে না কোনটা বেশি ভালো, তো আপনাকে এমনিতেই বুঝতে পারবেন কোনটা বেশি ভালো। এমনি কোরআন পড়া, নামাজের ভেতরে কোরআন পড়া, কোনটা বেশি ভালো? অবশ্যই নামাজে কোরআন পড়া বেশি ভালো। রাতে আপনি কোরআন পড়ছেন, এক বসে বসে কোরআন পড়ছেন, আর আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে কোরআন পড়ছেন, দুটো কি সমান হতে পারে? না, কোরআন যেটা নামাজের ভিতরে পড়বেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় স্বভাব। অর্থাৎ ফজরের নামাজে যে কোরআন পড়া হয় সেই কোরআনে ফেরেশতা হাজির হন, এত গুরুত্বপূর্ণ। চলুন আর একটা আদবে, আল্লাহর কালাম পড়লে বুঝিয়ে পড়ুন। এ কথা আমরা শুরু থেকে তাকিদ দিয়ে আসছি যে কোরআন শুধু পড়লে হবে না, কোরআন শুধু পড়ার জন্য আসেনি, কোরআন কি জন্য এসছে? আবৃত্তি করার জন্য না, কোরআন এসেছে বুঝে আবৃত্তি করার জন্য এবং সেই অনুযায়ী আমল ও জীবন পরিচালনা করার জন্য। টিয়া পাখির মতো কোরআন মুখস্থ বা দেখে পড়লে সওয়াব হতে পারে, তবে বিশেষ লাভ নেই। কারণ কোরআন বোঝা ও তা নিয়ে জ্ঞান গবেষণা করা তথা তার উপর আমল করা ওয়াজিব। মহান আল্লাহ বলেছেন, আফালা ইতাদাব্বারুন আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে কেন মনোসংযোগ করে না, কেন জ্ঞান গবেষণা করে না? যদি ওটা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট হতে হতো তাহলে তারা ওতে বহু মতানৈক্য পেত, বহু মতানৈক্য পেত মানে পরস্পর বিরোধী কথা পেত ইত্যাদি ইত্যাদি। এখন এখানে চ্যালেঞ্জ আছে যে যদি এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ না হতো তাহলে কি হতো? এতে মতভেদ দেখা যেত, এতে মতভেদ থাকত বা পরস্পর বিরোধী থাকত। কোরআনে কিন্তু পরস্পর বিরোধী কথা নেই। তখন একজন মহাপণ্ডিত সে বলছে, কে বললে কোরআনে পরস্পর বিরোধী কথা নেই? অনেক আছে কোরআনে পরস্পর বিরোধী কথা, বলছে দেখাও তো। বলছে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, আমি মানুষকে মাটি থেকে তৈরি করেছি, ঠিক আছে, আর এক জায়গায় বলছে আমি পানি থেকে সৃষ্টি করেছি। তো পরস্পর বিরোধী কথা কি মনে করেন আপনারা? পরস্পর বিরোধী হল না? কোরআনের এক আয়াতে কথা স্পষ্ট করে বলা হয়েছে, আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর তার বংশধরকে পানি থেকে সৃষ্টি করেছি। তাহলে পরস্পর বিরোধী কি হল? এ পণ্ডিত কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই বেকুফ বনে গেল। এই জন্য আতাপাতা না জেনে ভুল ধরা, মানুষের ভুল ধরা বড় কঠিন, না হয় নিজেই বেকুফ হতে হয়। তো কোরআনে পরস্পর বিরোধী কথা নেই, থাকতে পারে না, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে আসা। তবে আমাদের বুঝে সমস্যা হতে পারে, আমরা হয়তো ভুল বুঝে মনে করছি যে এটা পরস্পর বিরোধী। আসলে কোরআন অবতীর্ণ হয়েছে তা বুঝে তার দ্বারা উপদেশ গ্রহণ করার জন্য। এই জন্য মহান আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এ কোরআন এ কল্যাণময় কিতাব, এ কল্যাণময় গ্রন্থ আমি তোমার উপর অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে, বোঝে, এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। সবাই তো উপদেশ গ্রহণ করবে না, যাদের বোধ আছে, শক্তি আছে, বোঝার ক্ষমতা আছে, তারাই না বুঝবে, তারাই উপদেশ গ্রহণ করবে। তিনি আরো বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতে উলাইকা ইউমিনুনা বিহি ওমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তা যথার্থ রূপে তেলাওয়াত করে, তারাই এর প্রতি বিশ্বাস স্থাপন করে, আর যারা তা অবিশ্বাস করে ফলত তারাই হল ক্ষতিগ্রস্ত। যেখানে হাক্কা তেলাওয়াতিহির উদাহরণ আমি আগে বলেছিলাম প্রোগ্রামে, যে একটা লোক কোরআন পড়ছে কিন্তু সে কোরআনের মানে জানে না, কিংবা মানে জানে কিন্তু সেই অনুযায়ী আমল করে না, তো তার তেলাওয়াত হাক্কা হাক্কা তেলাওয়াতিহি হল না। হাক্কা তেলাওয়াতিহি বলতে আপনি কোরআনকে যথার্থ রূপে তেলাওয়াত করবেন। তার মধ্যে প্রথমত কোরআন যেভাবে পড়তে হয় তাজবিদ সহকারে আপনি কিভাবে পড়বেন? আচ্ছা, আপনারা বলতে পারবেন আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে তৈরি করেছেন না ডুমুর থেকে? আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে তৈরি করেছেন না ডুমুর থেকে? মাটি থেকে। আর কোরআনে যে আছে যে আমি মানুষকে ডুমুর থেকে তৈরি করেছি, ডুমুর বোঝেন না? তিন বোঝেন না ডুমুর? তিন আর মাটি একই, তিন আর মাটি একই। তাহলে এখানে ডুমুর কাকে বলে? ওয়া তিন ওয়াজ যাইতুন, এটা কি ওয়া তিন ওয়াজ যাইতুন? তিন দেখেননি এখানে? তিন তো খেয়েছেন না? একই ডুমুর বলে বাংলাতে, এটাকে বাংলাতে ডুমুর বলে, ঠিক আছে। আর হিন্দিতে উর্দুতে আঞ্জির বলে, আঞ্জিরটাকে আমাদের দেশে অনেকে পেয়ারা মনে করেছে, গোয়েভা, কিন্তু না, এটা ভুল। তো আল্লাজি আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। এখানে যদি আপনি তিন পড়েন তার মানে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি শুরু করেছেন ডুমুর থেকে, হ্যাঁ, তো তিন মানে মাটি করবেন না তিন তিন মানে ডুমুর করবেন? আপনি যদি তিন পড়েন তাহলে মানে হচ্ছে ডুমুর, আর আপনি যদি তিন পড়েন তার মানে হচ্ছে মাটি। বুঝতে পারলেন? তিন আর তিন নিশ্চয়ই একটু মানে কি একবার আকাশ পাতাল হয়ে যাবে মানুষকে, কিসে থেকে ডুমুর থেকে তৈরি করা হয়েছে? আপনি কি সর্বনাশ করে দিলেন আপনি? তিন আর, কিন্তু বাঙালি সে কি তিন বলতে পারবে? তাহলে তার হাক্কা তেলাওয়াতেই হল না। এই জন্য ভালো করে শিখে পড়তে হবে। আরবি ভাষা এরকমই, আরবি আমাদের বাংলাতে টান টন কিচ্ছু নেই, কিন্তু আরবিতে টান একটু টান যেখানে আছে সেখানে যদি টান না দেন তো কি হয়ে যাবে? সর্বনাশ হয়ে যাবে, তাই না? আমরা দেখবেন বাঙালিরা বৃষ্টির জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বৃষ্টি দাও। আজেলান গায়রা আজেল, আজেলান গায়রা আজেল, দুটোই আজেলান গায়রা, কিন্তু একটা আইন দিয়ে আছে, একটা হামজা বা আলিফ দিয়ে আছে, কিন্তু উচ্চারণ করে দুটোই হামজা দিয়ে। আজিল মানে তাড়াতাড়ি, আর আজিল মানে দেরি করে। তার মানে আল্লাহ তুমি আমাকে দেরি করে বৃষ্টি দাও, আল্লাহ দেরি করে বৃষ্টি দাও, ঠিক আছে? তাহলে এখানে আইন আর পার্থক্য না করতে পারলে মানে পাল্টে যাবে, মানে পাল্টে যাবে, ঠিক আছে? তারপরে ধরুন ও কত রকম তো আছে স্পষ্ট যেগুলো, কিন্তু সাধারণত উচ্চারণে সমস্যা হলে এইরকম হয়। আপনি জানেন মাতার, মাতার মানে কি? মাতার মানে কি আর মাতার মানে কি? মাতার মানে হচ্ছে এয়ারপোর্ট, আর মাতার মানে বৃষ্টি। কি করলেন? মাঝখানে একটা টান একটু বেশি দিলেন। মাতার, মানুষের নাম আছে মাতার, তো মাতার মানে হচ্ছে বৃষ্টি, আর মাতার মানে এয়ারপোর্ট। একটু টানের জন্য আপনার এরকম ভুল হতে পারে, কোরআন মাজিদে সুরা ফাতিহাতেই আপনি অনেক রকম ভুল করতে পারেন। একটু টান যেখানে আছে সেখানে দিলেন না, যেখানে নেই সেখানে টানে টেনে দিলেন, যাবার জায়গায় পেশ, পেশের জায়গায় যাবার করে দিলেন, কিংবা এসব বহু কিছু। সিরাতাল্লাযীনা আনআমতু আলাইহিম, যদি কেউ বলে আনআমতু আলাইহিম কি সর্বনাশ হবে? আনআমতা থেকে আনআমতু যদি কেউ বলে তোমার জায়গায় আমার হয়ে যাবে, তার মানে আপনি নিজেই ইনাম দিয়েছেন বা আপনি নিজেই নিয়ামত দান করেছেন, কাউকে নিয়ামত দান করতে পারেন আপনি? কি সর্বনাশ হবে? তো এইভাবে যারা ভুল পড়ে তারা হাক্কা তিলাওয়াতিহি করে না। আর হাক্কা তিলাওয়াতিহি হল যে মানে বুঝে পড়া এবং তার উপরে আমল করা হল হাক্কা তিলাওয়াতিহি। এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিয়েছি, গ্রন্থ দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতে, তারা তার যথার্থ তিলাওয়াত করে, মানে তিলাওয়াতটা যে করে অযথা না, যথার্থভাবে তিলাওয়াত করে, যথার্থ রূপে তেলাওয়াতের হক আদায় করে। তেলাওয়াত তখনই হবে যখন তা শুদ্ধভাবে ও বুঝে পড়ে আমল করা হবে, তাছাড়া না। তিনি নিজ বান্দার গুণ বর্ণনা করে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। হ্যাঁ, যারা তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দিলে ওর প্রতি অন্ধ বোধি সদৃশ আচরণ করে না। তার মানে আয়াত যখন কোরআনের আয়াত শোনে তখন কানা আর কালার মতো আচরণ করে না। কানা কালা মানে কি? কোন একটা কথা বলছেন, কেউ যদি কানা হয় এই দেখো দেখো এই জিনিসটা দেখো, কানা কি? সে শুনতেও পায় না, আর সাধারণত কালারাই কানা হয়, কানারা কানে কম শোনে, তাই না? তো সে শুনতেও পাবে না, দেখতেও পাবে না। তো তাকে যেমন বলা, দেওয়ালকে যেমন বলা, তেমনি কোরআন শুনে যারা তাদের হেলদোল নেই, তাদের কোন পরিবর্তন নেই, কোন প্রভাব নেই, তারা কি? তারা হল ওই অন্ধ বধির বা কানা ও কালার মতো। বলাই বাহুলে যে যারা না বুঝে কোরআন পড়ে এবং কোরআনের উপর আমল করে না, তারাই তার প্রতি কালা ও বোবা, কালা কালা ও কি বলে আপনার অন্ধ, কানা কালা ও কানার মতো আচরণ করে। ব্যাস, সালাফে সালেহীনদের অভ্যেস ছিল কোরআন বুঝে পড়ে তার নির্দেশ অনুযায়ী আমল করা। তারা তো কোরআন অবতীর্ণ হওয়ার সময় ছিলেন, তাদের ব্যাপারেই আলাদা, তাদের ইমানই আলাদা এবং তাদের চেষ্টাই আলাদা। এই জন্যই অনেকে খেয়ে না খেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরসে দরবারে পড়ে থাকতেন, আবু আব্দুর রহমান বলছেন হাদ্দাসানা মান কানা ইয়াকরিউ মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু আব্দুর রহমান সুলামি, তিনি বলছেন আমাদেরকে আমাদের ওস্তাদগণ বর্ণনা করেছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিলেন, কানু ইয়াকতারিউনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা আয়াতিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 10টা আয়াত শিখতেন, ফালা ইয়াখুযুনা ফিল আশরি আল-উখরা হাত্তা ইয়ালামু মা ফি হাযিহি মিন আল-ইলমি ওয়াল-আমালি ক্বালু ফাআলিমনা আল-ইলমা ওয়াল-আমাল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টা আয়াত শিখতেন, তারপর আর আগে বাড়তেন না, আর 10টা আগে যেতেন না, আর 10টা নিতেন না যতক্ষণ পর্যন্ত ওই 10 আয়াতের বর্ণিত ইলম ও আমল শিক্ষা করেছেন। এই 10টা হোক, ইলম যা আছে আমল যা আছে করব, তারপরে আবার 10টা শিখব, এইভাবে তারা ইলম ও আমল, তারা বলছেন যে ফা আলিমনাল ইলমা ওয়াল আমল, একসঙ্গে আমরা ইলম ও আমল দুই শিক্ষা করেছি। আল্লাহর কিতাব বুঝে পড়তে হয় বলি তাড়াহুড়া করে তা খতম করা বিধেয় না। দেখবেন অনেকে পড়েই যাচ্ছে, তাড়াহুড়ো করে কেউ পড়ে তো সে কি বুঝবে। এক ব্যক্তি বলল ইন্নিলা আকরাউল মুফাসসাল ফি রাকাহ, মুফাসসালে কয়েকটি সূরা আছে, এই সূরাগুলো আমি এক রাকাতে পড়ি। ফাকাল আব্দুল্লাহ হাজ্জান কা হাজ্জি শাইরি ইন্না আকওয়ামান ইয়াকরাউন আল কোরআন লা ইউজাওয়িজু তারাকিহিম আও তারাকিয়াহুম। আব্দুল্লাহ বিন মাসুদ বললেন যে এ তো কবিতা পড়ার মতো পড়ে, আমরা বলি কি যে তোতা পাখি আওড়ানোর মতো, বুলি আওড়ানোর মতো বলে, আমরা অনেকে কবিতা বলে ছেলেরা কিছু বোঝে, গরগর গরগর করে কবিতা শুনিয়ে দেয়, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বর্ষ কি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, তারা কি বুঝে অর্থ বোঝে না, গরগর গরগর করে পড়ে যায় শুনিয়ে যায়, এইভাবে তারা পড়ে যায় অর্থ বোঝে না। এক সম্প্রদায় হবে যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠে কণ্ঠে নিচে যাবে না, ওলা কিনে যাওয়া কাফিল কালবি ফারাসাকা ফিহি ফানাফা। কোরআন পড়া হলো যে যখন আপনার হৃদয়ে সেই কোরআন গাঁথবে গেঁথে যাবে এবং তার দ্বারা মানুষ উপকৃত হবে। আন আব্দুল্লাহ ইবনে আমর কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবকাহু মান ক্বারা আল কোরআন ফি আকাল্লি মিন সালাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি কিছু বোঝে না বা সেই ব্যক্তি কোরআন বোঝে না যে তিন দিনের কমে খতম করে। অথচ কত বুজুর্গের জন্য শুনে থাকবেন দিনে এতবার কোরআন খতম করেছেন, কিন্তু হাদিসে কি বলা হচ্ছে তিন দিনের কমে যে কোরআন খতম করে সে বোঝে না, আর এই জন্য কোরআন বুঝে পড়া জরুরি। দাঁড়িয়ে থাকা চলা অবস্থায়, শুয়ে থাকা বা সওয়ারিতে থাকা অবস্থায় কোরআন পাঠ করা বৈধ। আপনি চলতে চলতে কোরআন পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন, বসে পড়তে পারেন, এ নয় যে নামাজের মতো বসতে হবে, জরুরি না। আপনি যেহেতু মহান আল্লাহ চিন্তাশীল বান্দাদের প্রশংসা করে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা দাঁড়িয়ে থাকা বসে থাকা এবং শুয়ে থাকা অবস্থায় আল্লাহ জিকির করে। সুতরাং আল্লাহর জিকির কোরআন পড়াও আল্লাহর জিকির, বসে থাকা শুয়ে থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থায় করা যাবে। সওয়ারির পিঠে চড়ে আয়াত পড়ার নির্দেশ রয়েছে কোরআনে। কোরআনে কোথায় সওয়ারির উপরে চড়ে কি বলতে হয়, সওয়ারির উপরে চড়ে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, কোরআনে দুটো আয়াত সূরা যুখরুফে, তাহলে সওয়ারিতে পড়া যাবে, এতে স্পষ্ট কথা। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির উটের পিঠে চড়ে সূরা ফাতহ পাঠ করেছিলেন। যেমন কোন অপবিত্র ব্যক্তির পাশে বসে, আপনি পবিত্র আছেন কিন্তু অপবিত্র ব্যক্তির পাশে বসে তার দেহে দেহ লাগিয়ে অথবা তার কোলে মাথা রেখে, এটা তো স্ত্রী ছাড়া আর কেউ হবে না, তাই না? তো স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা দোষাবহ নয়, যদিও স্ত্রী সে অবস্থায় অপবিত্র থাকে বা মাসিক অবস্থায় থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কোলে মাথা রেখে কোরআন পড়েছেন, অথচ মা আয়েশা তখন মাসিক অবস্থায় থাকতেন। আর এখান থেকে কথাও বোঝা যায় যে কোন অপবিত্র জায়গার ধারে পাশে আড়ালে কোরআন পড়া যায়। আপনি যে জায়গায় বসে আছেন তার নিচে পায়খানা ট্যাঙ্কি, নিচের তলাতে পায়খানার ট্যাঙ্কি, উপর তলাতে মসজিদ, কোরআন পড়ছেন, সমস্যা আছে আপনার? এদিকে মসজিদের কেবলার মসজিদ, এদিকে এদিকে কেবলা, এদিকে সামনে পাইপ আছে, ওই উপর তলা থেকে আটতলা দশতলা বিল্ডিং, পায়খানার পাইপ নামবে না নামবে না? ওই দেওয়ালে গেছে, সমস্যা আছে কেন? সমস্যা হলে তাহলে আপনার পেটেও সমস্যা আছে, আপনি একটু খুঁজে দেখুন না, এখানে ঢুকলেই তো আপনার বেরিয়ে যাবে, ভেবে না? তাহলে আপনার পেটেও তো সমস্যা আছে, অতএব যেগুলো আড়ালে আছে সমস্যা নেই, মানে চুইয়ে আসছে না, দেয়ালের এদিকে আসছে না, গন্ধ আসে না, আপনার কোন রসও আসে না, পানিও আসে না, না অপবিত্র পানি, কিছুই নেই। সুতরাং সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, আপনার ট্যাঙ্কি নিচে থাক কিংবা সাইডে পাইপ থাক, এতে নামাজে কোনো ক্ষতি হবে না, কোরআন পড়ারও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরে আবার ইনশাআল্লাহ অন্য কথা বলবো, উজু লাগবে না লাগবে না ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যা আমল যা শুনছি তা যেন আমরা আমল করতে পারি, কোরআনের প্রতি যথার্থভাবে আদব রাখতে পারি, আর কোরআন যেন বুঝে বুঝতে পড়তে পারি, আর কোরআন শেখার দর্শে যেন আমরা হাজির হয়ে কোরআন শিখতে পারি। যারা এখনো পর্যন্ত মিষ্টি খাওয়াতে পারছেন না, মিষ্টি খাওয়ানোর ভয়ে কোরআন শিখছেন না, আল্লাহ তাদেরকে তৌফিক দেন। অবশ্য আমি বলছি না যে আপনাদেরকে মিষ্টি খাওয়াতে হবে। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।